সাগরে পাহাড়ে ঝরনা ধারা ফুল পাখি আর চাঁদ, ওগো ফুল পাখি আর চাঁদ, সাগরে পাহাড়ে ঝরনা ধারা ফুল পাখি আর চাঁদ, তোমার মতো কেউ না সুন্দর রসুল মোহাম্মদ, ওগো নবী মোহাম্মদ। সাগরে পাহাড়ে ঝরনা ধারা ফুল পাখি আর চাঁদ, তোমার মতো কেউ না সুন্দর রসুল মোহাম্মদ। মিনার কলকি জুড়ে লাশুরি কাল্লামুর সুরে, লাশুরি কাল্লামুর সুরে, দুনিয়ারে মোকায় সে ভাঙলে খুশির বাদ, ভাঙলে খুশির বাদ, সাগরে পাহাড়ে ঝরনা ধারা ফুল পাখি আর চাঁদ, তোমার মতো কেউ না সুন্দর রসুল মোহাম্মদ, উষার মরু উঠল নেতে, ওগো উষার মরু উঠল নেতে, মিলে কাঁদে কাঁদ, ওগো মিলে কাঁদে কাঁদ, সাগর পাহাড় ঝরনা ধারা ফুল পাখি আর চাঁদ, তোমার মতো কেউ না সুন্দর রসুল মোহাম্মদ, ওগো নবী মোহাম্মদ, ওগো রসুল মোহাম্মদ, ওগো নবী মোহাম্মদ। চলছে যখন পাপের দিশা আলো তুমি আলোর দিশা, চলছে যখন পাপের দিশা আলো তুমি আলোর দিশা, ডাকলে সবাই সত্য পথে তুমি ভুলে বিশ্ব সম্বাদ, সাগর পাহাড় ঝরনা ধারা ফুল পাখি আর চাঁদ, তোমার মতো কেউ না সুন্দর রসুল মোহাম্মদ, নবী মোহাম্মদ, ওগো রসুল মোহাম্মদ, ওগো নবী মোহাম্মদ। আকাশ মাটি ফুল পাখিতে আজকে মধুর মিতালি, আজকে মধুর মিতালি, মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গীতালি, মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গীতালি, সাগর পাহাড় ঝরনা ধারা ফুল পাখি আর চাঁদ, তোমার মতো কেউ না সুন্দর রসুল মোহাম্মদ, ওগো নবী মোহাম্মদ, ওগো রসুল মোহাম্মদ, ওগো নবী মোহাম্মদ, ওগো রসুল মোহাম্মদ, ওগো নবী মোহাম্মদ। শেষ ছন্দ শুনবেন। এমডি মাইনুদ্দিন কলম ধরে বলল নবীর কাহিনী, ওগো বলল নবীর কাহিনী, রহমতের ফুল বুধারা তুমি মোরে মোহাম্মদ রসুল, রহমতের ফুল বুধারা তুমি মোরে মোহাম্মদ রসুল, সাগর পাহাড় ঝরনা ধারা ফুল পাখি আর চাঁদ, তোমার মতো কেউ না সুন্দর রসুল মোহাম্মদ, ওগো নবী মোহাম্মদ, ওগো রসুল মোহাম্মদ, ওগো নবী মোহাম্মদ, ওগো রসুল মোহাম্মদ, ও গুলো মোহাম্মদ সাগর পাহাড় ঝর্ণা ধারা ফুল পাখি আর চাঁদ তোমার মতো কেউ না সুন্দর রসুল মোহাম্মদ www.anibas.in